إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل وسلم وبارك على سيدنا وإمامنا وقدوتنا محمد صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال الله أيضا ليس كمثله شيء وهو السميع البصير Islamic Da'wa and Education Academy পক্ষ থেকে ইসলামী আকীদা বিষয়ক আজকের এই ছোট্ট মজলিসে আমাদের আলোচ্য বিষয় ইতিকাদু আইম্মাতিল আরবা চার ইমামের আকীদা বিশ্বাস চার ইমামের আকীদা বিশ্বাস আজকের এই সেমিনারে আমরা প্রথম পর্ব হিসেবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা বিশ্বাস নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী পর্বগুলোতে অপর তিন ইমাম ইমাম মালিক ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর আকীদা নিয়ে আলোচনা করা হবে শুরুতেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ অর্থাৎ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় বিশ্বাসী আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কাকে বলে তাদের পরিচয় কি এবং বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ কারা এই বিষয়টি আমাদের জেনে নেওয়া জরুরি আহলুস সুন্নাহ এর পরিচয় সম্পর্কে উলামা ইকরামের বক্তব্য হলো আল্লামা মাইদানী রাহিমাহুল্লাহ বলেন আহলুস সুন্নাহ আহলুস সিওয়া ওয়াত তরিকাতিল মুহাম্মাদিয়্যা আহলুস সুন্নাহ অর্থ হলো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতি অনুসারে চলে তাদেরকে আহলুস সুন্নাহ বলা হয় আহলুল জামাআ দ্বারা উদ্দেশ্য কি আল্লামা মাইদানী রাহিমাহুল্লাহ বলতেছেন আহলুল জামাআ দ্বারা উদ্দেশ্য হলো মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈনা ওয়া মান বা'দাহুম মিনাল মুত্তাবিঈনা লিন-নবী সাহাবা ইকরাম তাবিঈন এবং পরবর্তী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী তারাই হলো আহলুল জামাআ আহলুস সুন্নাহ এবং আহলুল জামাআ দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সাহাবা ইকরাম তাবিঈন তাবে তাবিঈন ও সালাফে সালিহীনের পরিপূর্ণ অনুসারী একইভাবে আল্লামা সদরুশ শরীআ উবাইদুল্লাহ ইবনে মাসউদ বলেন হুমুল্লাযীনা তরীকুহুম তরীকাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুস সুন্নাহ বলা হয় তাদের পথ ও পদ্ধতি এবং তাদের রাস্তাকে যাদের পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ওয়া আসহাবিহি রাসূলের সাহাবীদের পথ দুনা আহলিল বিদাঈ যাদের পথ বেদাআতীদের পথ নয় সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফে সালিহীনের পরিপূর্ণ অনুসারীদেরকেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলা হয় বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বারা কাদেরকে উদ্দেশ্য নেওয়া হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বারা যাদেরকে উদ্দেশ্য নেওয়া হয় সে সম্পর্কে উলামা ইকরামের বক্তব্য হলো খাতিমাতুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতারে বলেছেন হুমুল আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বারা উদ্দেশ্য হলো হুমুল আশাইরা ওয়াল মাতুরিদিয়্যা আহলুস সুন্নাহ হলো বর্তমানে আশআরি এবং মাতুরিদি আকীদার অনুসারীদেরকেই আহলুস সুন্নাহ বলা হয় আল্লামা মুর্তজা জাবিদি রাহিমাহুল্লাহ যিনি ইহইয়া উলুমুদ্দিনের শরা লিখেছেন বিখ্যাত শরা ইতহাফুস সাদাতিল মুত্তাকিন এই কিতাবের দ্বিতীয় খণ্ডে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বর্তমান পরিচয় দিয়েছেন তিনি বলেছেন إذا أطلق أهل السنة والجماعة فالمراد به الأشاعر والماتريدية যখন সাধারণভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলা হয় তখন এর দ্বারা আশআরি ও মাতুরিদি আকীদা উদ্দেশ্য নেওয়া হয়। সুতরাং আমাদের সামনে দুইটা বিষয় স্পষ্ট, এক আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফে সালেহীনের পরিপূর্ণ অনুসারী উদ্দেশ্য, দ্বিতীয় হলো বর্তমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দ্বারা আশআরি ও মাতুরিদি আকীদা উদ্দেশ্য। এর বাইরে জাহমিয়া, জাবরিয়া, কাদেরিয়া, শিয়া সহ যত আকীদা আছে অন্যান্য ফিরকার আকীদাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার সাথে সাংঘর্ষিক এবং তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বহির্ভূত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চার ইমামের মধ্যে সর্বপ্রথম ইমাম এবং ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার অবস্থান অন্যান্য ইমামের চেয়ে শীর্ষে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর বক্তব্য থেকে আমরা জানি যে আন্নাসু ফিল ফিকহি ইয়ালুনা আবি হানিফা, যে মানুষ ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফার পরিবারের ভুক্ত, ইমাম আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমামদের জন্মের দিক থেকে যেমন সর্বপ্রথম এবং ফিকহের দিক থেকেও তিনি শ্রেষ্ঠ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। আমরা যদি ইমাম আবু হানিফার আকীদা জানতে চাই, আমাদেরকে সর্বপ্রথম ইমাম আবু হানিফার আকীদা জানার বিশুদ্ধ উৎস সম্পর্কে জানতে হবে। ইমাম আবু হানিফার আকীদার বিশুদ্ধ উৎস যদি আমরা না জানি তাহলে ইমাম আবু হানিফার বিশুদ্ধ আকীদা আমরা জানতে পারবো না। যদি সন্দেহপূর্ণ উৎস হয় আকিদাও সন্দেহপূর্ণ হবে, উৎস যদি বিশুদ্ধ হয় আকিদাও বিশুদ্ধ হবে। এজন্য ইমাম আবু হানিফার আকিদা জানার পূর্বে ইমাম আবু হানিফার আকিদা জানার উৎস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইমাম আবু হানিফার আকিদা জানার দুইটা উৎস আমাদের সামনে আছে। প্রথম উৎস হলো বিশুদ্ধ উৎস, দ্বিতীয় উৎস সন্দেহপূর্ণ উৎস। আমি সর্বপ্রথম ইমাম আবু হানিফার আকীদা জানার বিশুদ্ধ উৎস সম্পর্কে আলোচনা করব। আকীদাতু তাহাবি নামে একটি বিখ্যাত আকীদার কিতাব রয়েছে, কিতাবটি লিখেছেন আবু জাফর আত তাহাবি। তিনি মিশরের বিখ্যাত একজন আলেম ছিলেন, হানাফি মাজহাবের বিখ্যাত মুহাদ্দিস। 321 হিজরিতে আবু জাফর তাহাবি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। ইমাম তাহাবির এই আকীদাতু তাহাবি সর্বযুগে সর্বজন গ্রহণযোগ্য এবং একটা শ্রেষ্ঠ আকীদার কিতাব। যত আকীদার কিতাবই লিখিত হয়েছে এই আকীদার কিতাবের আঙ্গিকে লিখিত হয়েছে এবং এই আকীদার কিতাব সর্বমহলে গ্রহণযোগ্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বর্ণনায় শীর্ষে রয়েছে যে কিতাব সেটি হল আকীদাতু তাহাবি। সুতরাং আকীদাতু তাহাবির যে আকীদা, এই আকীদা আমরা বলবো এটি হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তার আকীদাতু তাহাবির ভূমিকায় এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আকীদার কিতাব শুরু করার পূর্বেই তিনি লিখেছেন, হাযা যিকরু বায়ানি আকীদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআ। এই কিতাবটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বর্ণনা করে লেখা হচ্ছে। এই কিতাবের আকীদাগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তিনি লিখতেছেন, হাযা যিকরু বায়ানি আকীদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআ আলা মাযহাবি ফুকাহাইল মিল্লা আবি হানিফা নুমান ইবনে সাবিত আল-কুফি ওয়াবি ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল-আনসারি ওয়াবু আব্দ ওয়াবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওয়ামা ইয়াতাকিদুন বিহি মিন উসুল আদ-দীন ওয়া ইয়াদিনুন বিহি রাব্বাল আলামিন। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ বলছেন এই কিতাবটি লেখা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী এবং জগতের শ্রেষ্ঠ ফকিহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান শাইবানি, এই তিন ইমামের আকীদা বিশ্বাস অনুযায়ী। ওমা ইয়াতাকিদুন মিন উসুলিদ্দিন, আকীদার ক্ষেত্রে তাদের বিশ্বাস কি ছিল সেই আঙ্গিকে, সেই আলোকে আকীদাতুত তাহাবি লেখা হচ্ছে। সুতরাং ইমাম তাহাবির এই স্পষ্ট বক্তব্য এবং ভূমিকার বক্তব্য থেকে আমরা জানতে পারলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা জানার বিশুদ্ধ উৎস হল ইমাম তাহাবির আকীদাতুত তাহাবি। আকীদাতুত তাহাবি ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ও মুহাম্মাদের আকীদা অনুযায়ী লিখেছেন। এবং এই কিতাবে যে আকীদা লেখা হয়েছে এই আকীদা হানাফি মাযহাবের আকীদা, এই আকীদা মাতুরিদি আকীদা এবং এই আকীদা আমাদের উলামায়ে দেওবন্দের আকীদা। বরং বলা যায় সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আকীদাতুত তাহাবি। ইমাম তাহাবির এই আকীদা যে ইমাম আবু হানিফার, ইমাম আবু ইউসুফের এবং ইমাম মুহাম্মাদের, সেই প্রমাণ আমাদের সামনে উপস্থিত হওয়া দরকার। আল্লামা জাহেদ আল কৌসারি রহিমাহুল্লাহ মাকালাতুল কৌসারি 270 পৃষ্ঠায় লিখেছেন, وقد تلقى الطحاوي رحمه الله تعالى علوم هؤلاء في الاعتقاد والعمل. امام طحاوي رحمه الله اعتقاد وعمل ক্ষেত্রে তার এই علم শিখেছেন কয়েকজন ব্যক্তি থেকে। বলতেছেন عن سليمان بن شعيب الكيساني, তার প্রথম একজন উস্তাদ হলেন সুলাইমান ইবনে শুআইব আল কাইসানি, দ্বিতীয় উস্তাদ হলেন বাক্কার ইবনে কুতাইবা, তৃতীয় উস্তাদ হলেন ইবনু আবি ইমরান, চতুর্থ উস্তাদ হলেন আবু হাজেম। ইমাম তাহাবি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে এলেম শিখেছেন এর চারটা সনদ আমাদের সামনে রয়েছে। প্রথম সনদের প্রথম ব্যক্তি হলেন সুলাইমান ইবনে শুআইব আল কাইসানি। সুলাইমান ইবনে শুআইব তিনি এলেম শিখেছেন তার পিতা শুআইব থেকে। তার পিতা শুআইব এলেম শিখেছেন ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ থেকে। ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফ ও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে এলেম শিখেছেন। দ্বিতীয় সনদে রয়েছেন বাক্কার ইবনু কুতাইবা। বাক্কার ইবনু কুতাইবা এলেম শিখেছেন হিলাল ইবনু ইয়াহিয়া থেকে। হিলাল ইবনু ইয়াহিয়া এলেম শিখেছেন ইমাম জুফার ও আবু ইউসুফ থেকে। তৃতীয় সনদ ইবনু আবি ইমরান, ইমাম তাহাবির উস্তাদ। ইবনু আবি ইমরানের উস্তাদ হলেন দুইজন, ইবনে সামাআ বিশর ইবনুল ওয়ালিদ। ইবনে সামাআ এলেম শিখেছেন ইমাম মুহাম্মদ ও আবু ইউসুফ থেকে। বিশর ইবনুল ওয়ালিদ এলেম শিখেছেন ইমাম আবু ইউসুফ থেকে। এটাও ইমাম আবু হানিফা পর্যন্ত সনদ পৌঁছেছে। চতুর্থ ব্যক্তি হলেন আবু হাজেম, তিনি এলেম শিখেছেন ঈসা ইবনে আবান থেকে। ঈসা ইবনে আবান মুহাম্মদ রহিমাহুল্লাহর সরাসরি ছাত্র ছিলেন, আর ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। এভাবে চার সনদে ইমাম তাহাবি ইমাম আবু হানিফার আকীদা বর্ণনা করেছেন। এই বক্তব্যটি লিখেছেন আল্লামা জাহেদ আল কৌসারি তার মাকালাতুল কৌসারিতে। সুতরাং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর বিশুদ্ধ আকীদা জানার একমাত্র উৎস হল আকীদাতুত তাহাবি জানা। এবং আকীদাতুত তাহাবির আকীদাই হল ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের আকীদা, এটি মাতুরিদি আকীদা এবং দেওবন্দি সমস্ত উলামায়ে কিরামের আকীদা, বরং সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এবার আকীদাতুত তাহাবির কয়েকটি অংশ আলোচনা করব। আমাদের মূল আলোচনার বিষয় যেহেতু চার ইমামের আকীদা, এবং চার ইমামের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাত, নাম ও গুণাবলী সম্পর্কে চার ইমামের কি আকীদা সেই বিষয়ে আলোচনা হবে। এ সম্পর্কে ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, লা তাবলুগুহুল আওহাম ওয়ালা তুদরিকুহুল আফহাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জাত, এমন একজন সত্তা যার সম্পর্কে আমাদের কল্পনা পরিপূর্ণভাবে কল্পনা করতে পারে না, আমাদের বুঝ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে আয়ত্ত করতে পারে না। ওয়ালা ইয়াশবাহুল আনাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে সামান্যতম ন্যূনতম কোন সাদৃশ্য রাখেন না। ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ লিখতেছেন, মান ওয়াসাফা আল্লাহ তাআলা বিমা'না মিন মা'ানিল বাশার ফাকাদ কাফার। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষের কোন গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করবে, মানুষের কোন বৈশিষ্ট্য আল্লাহর দিকে সম্পৃক্ত করবে, ফাকাদ কাফার, সে কুফরি করল এবং অধিকাংশ ক্ষেত্রে সে কাফের হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 11 নম্বর আয়াতে বলেছেন, লাইসা কামিসলিহি শাইই ওয়া হুয়াস সামিউল বসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ, তার তুলনীয়, তার সমতুল্য কোনো কিছুই নেই। সুতরাং মানুষের কোন গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা এটা কুফরি বিষয়। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আরো লিখেছেন, ওমান লাম ইয়াতাওয়াক্কা নাফিয়া ওয়াত তাশবীহা যাল্লা ওয়ালাম ইউসিব আত-তানযীহা, যে ব্যক্তি আল্লাহর সিফাতকে অস্বীকার করল সেও পথভ্রষ্ট, এবং যে আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে সাদৃশ্য দিল সেও পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে বিশুদ্ধ আকীদা রাখা প্রয়োজন সেই আকীদা সে রাখতে পারেনি। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ আরো বলেছেন, রব্বুনা জাল্লা ওয়ালা মাওসুফুন বিসিফাতিল ওয়াহদানিয়্যা মানউতুন বিনউতিল ফাদানিয়্যা ওয়ালাইস ফি মানাহু আহাদুন মিনাল বারিয়্যা। আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককত্বের গুণে গুণান্বিত, তিনি আহাদ একক, তার এককত্বে কোনো অংশীদার নেই। পৃথিবীর কোন বস্তু, কোন সৃষ্টি আল্লাহর এককত্বের অংশীদার নয় এবং তার কোনো অংশ নেই। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আকীদার কথা লিখতেছেন। তিনি লিখেছেন, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আযা ওয়াল আদাওয়াত ওয়ালা তাহবীহি আল জিহাতু সিত্তু কাসাইরিল মুবতাদাআত। তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত, তিনি পবিত্র, মহা পবিত্র, আনিল হুদুদি ওয়াল গায়াত, সীমা পরিসীমা থেকে। সব সৃষ্টির একটি সীমা আছে, পরিসীমা আছে, শুরু আছে, শেষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা পরিসীমা অর্থাৎ সব ধরনের সৃষ্টি থেকে সম্পূর্ণ পবিত্র। আর ওয়াল আরকান ওয়াল আযা ওয়াল আদাওয়াত, সহায়ক বস্তু, উপায়, উপকরণ ইত্যাদি থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে পবিত্র। আরেকটা জিনিস থেকে পবিত্র হলো ওয়াল আযা, অঙ্গপ্রত্যঙ্গ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের অঙ্গপ্রত্যঙ্গ থেকে সম্পূর্ণভাবে পবিত্র। ওয়ালা তাহবীহিল জিহাতু সিত্তু, আল্লাহ তাআলাকে বেষ্টন করে না ছয় দিক, ছয় দিক আল্লাহ তাআলাকে বেষ্টন করে না, সমস্ত সৃষ্টিকে ছয়টি দিক বেষ্টন করে আছে। আল্লাহ তাআলা ছয় দিক থেকেও পবিত্র, অর্থাৎ আমরা যে প্রচলিত ছয় দিকের কথা জানি, ছয় দিক থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুতরাং ইমাম তাহাবীর এই বক্তব্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়, স্থান, মোট কথা সমস্ত সৃষ্টি থেকে পবিত্র। একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء. مسلم شريف 2713 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أنت الأول, আপনি সর্বপ্রথম, আপনার পূর্বে কিছু নাই, فليس قبلك شيء, আপনার পূর্বে কিছু নাই, وأنت الآخر, আপনি শেষ, আপনার পরে কিছু নাই, أنت الظاهر, আপনি প্রকাশ্য, আপনার উপরে কিছু নাই, ওয়ান্তাল বাতিন, আপনি অপ্রকাশ্য, আপনার নিচে কিছু নেই। এই হাদিস থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়, স্থান, সবকিছু থেকে, সমস্ত মখলুক থেকে তিনি পবিত্র। এই আকীদা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা। এই আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। এই আকীদা ইমাম মুহাম্মদ আবু ইউসুফের আকীদা। এই আকীদা মাতুরিদির আকীদা। এই আকিদা আশআরি আকিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র, সময় থেকে পবিত্র, সীমা পরিসীমা থেকে পবিত্র, সহায়ক বস্তু, উপায় উপকরণ থেকে পবিত্র, তিনি মখলুক থেকে পবিত্র একটি সত্তা। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবের শেষে লিখেছেন, ওয়া হাযা দীনুনা ওয়া আতিকাদুনা, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের দিন। এই কিতাবে যা কিছু আমি লিখেছি এটাই আমাদের বিশ্বাস, এটাই দিন। ওয়ানাহনু বুরাউন ইলাল্লাহ, আমরা তাদের থেকে পবিত্র, তাদের থেকে বিচ্ছিন্ন, তাদের থেকে মুক্ত, যারা এই কিতাবে লিখিত আকিদার বিপরীত আকিদা পোষণ করে। তাদের পরিচয় কি, তাদের কথা বলেছেন, তারা হলো মাযাহিবে ওয়াদিয়া, নিকৃষ্ট মাযহাব অবলম্বনকারী, মুশাববিহা, মুতাযিলা, জাহমিয়া, জাবরিয়া, কাদারিয়া, এরা হলো নিকৃষ্ট মতবাদের অনুসারী। এদের আকিদা থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং হানাফি মাযহাব মাতুরিদি আকিদা সম্পূর্ণভাবে পবিত্র। এদের আকিদার সাথে হানাফি মাযহাবের মাতুরিদি আকিদার, আশআরি আকিদার কোন সম্পর্ক নেই। এখান থেকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশুদ্ধ আকিদা জানতে পারলাম। এবার সন্দেহপূর্ণ আকিদা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কয়েকটি কিতাব রয়েছে, আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, আল আলিম ওয়াল মুতাআল্লিম, আল ওয়াসিয়্যা। এই চারটি কিতাব ইমাম আবু হানিফার কিতাব হিসেবে ছাপা হয় এবং এটা বাজারে পাওয়া যায়। আল ফিকহুল আকবর এবং আল ফিকহুল আবসাত এই দুটো কিতাব বিখ্যাত। দুটো কিতাব মূলত একই নামে, আল ফিকহুল আকবর নামে পরিচিত, প্রসিদ্ধ। তবে দুটোকে পৃথক করার জন্য, পার্থক্য করার জন্য আল ফিকহুল আকবর এবং আল ফিকহুল আবসাত বলা হয়। আমাদের সর্বপ্রথম লক্ষণীয় যে বিষয় সেটি হল বর্তমান সৌদি আরবের এক শেখ আব্দুল আজিজ বিন আহমদ আল হুমাইদি, তিনি একটি কিতাব লিখেছেন, বারাআতু আইম্মাতিল আরবাআ মিন মাসাইলিল মুতাকাল্লিমিন আল মুবতাদা। এই কিতাবে তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন যে ইমাম আবু হানিফার এই চার কিতাব ইমাম আবু হানিফার না, তার থেকে বর্ণিত না, তার লেখাও না। কারণ হিসেবে দুইটা কারণ উল্লেখ করেছেন। প্রথম কারণ হল এই কিতাবের সনদ, বিশুদ্ধ সনদে ইমাম আবু হানিফা থেকে কিতাবগুলো বর্ণিত নয়। দ্বিতীয় কারণ যেটা তিনি বর্ণনা করেছেন সেটা হল এই এই কিতাবের বিষয়বস্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদা হতে পারে না, এরকম কথা তিনি লিখেছেন। প্রথম কারণটা গ্রহণযোগ্য কারণ এবং এটা আমরাও বলে থাকি যে ইমাম আবু হানিফা থেকে সহি সনদে কিতাবগুলো বর্ণিত হয়নি। কিন্তু দ্বিতীয় যে কারণটা বলা হয়েছে এই কারণটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ফিকহুল আকবর, ফিকহুল আবসাত, আল আলিম ওয়াল মুতাআল্লিম এবং আল ওয়াসিয়্যা, এই চার কিতাবে যে আকিদা বলা হয়েছে এই আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার সাথে সাংঘর্ষিক বিষয় এখানে নেই, যার কারণে আমরা দেখি হানাফি মাযহাব সহ অন্যান্য মাযহাবের সমস্ত উলামায়ে কিরাম এই কিতাবগুলোকে গ্রহণ করেছেন। বিশেষ করে উল্লেখ্য যাদের নাম, আল্লামা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং হাম্বলি মাযহাবের যারা আছেন অনেকেই, বিশেষ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবর থেকে রেফারেন্স দিয়েছেন এবং তারা ইমাম আবু হানিফার কিতাব হিসেবে বিষয়গুলো উল্লেখ করেছেন, অনেক কিছু সেখান থেকে ওনারা উদ্ধৃতি দিয়েছেন আল ফিকহুল আকবর থেকে। যারা এ ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন কিতাবগুলো ইমাম আবু হানিফার কিনা, এ ব্যাপারে সন্দেহ করেছেন আল্লামা আহমদ শাকের এবং পরবর্তীতে সন্দেহ করেছেন আব্দুল আজিজ বিন আহমদ আল হুমাইদি, যিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির আকিদা বিভাগের সহকারী অধ্যাপক। এই কিতাব ইমাম আবু হানিফার কিনা এই বিষয়ে সনদ বিশ্লেষণ করা জরুরি। প্রথমত ইমাম আবু হানিফা পর্যন্ত এই কিতাবগুলোর যে সনদ রয়েছে সনদগুলো দুর্বল এবং আল ফিকহুল আকবর নামে হাম্মাদ ইবনু আবি হানিফা, ইমাম আবু হানিফার ছেলে হাম্মাদ থেকে বর্ণিত যে কিতাব আল ফিকহুল আকবর নামে পরিচিত, এই কিতাবের সনদের মধ্যে রয়েছে, কিতাবের সনদ আমি বলতেছি, মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি, তিনি কিতাবটি বর্ণনা করেছেন ইসাম ইবনে ইউসুফ থেকে, তিনি কিতাবটি বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে আবি হানিফা থেকে, তিনি ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছেন। এই কিতাবের মধ্যে তিনজন রাবি, মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি, ইসাম ইবনে ইউসুফ এবং হাম্মাদ ইবনে আবি হানিফা। মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি সম্পর্কে ইমাম বুখারী লিখেছেন, لأن أقرأ من السماء إلى الأرض أحب إلي من أن أروي عن مقاتل. আমার নিকট আসমান থেকে জমিনে পড়ে যাওয়া এটা উত্তম মুকাতিল ইবনে সুলাইমান রাজি থেকে হাদিস বর্ণনা করা থেকে চেয়ে। ইমাম ইবনা হাজার আসকালানির নিকট তিনি একজন জয়ীফ, ইমাম জাহাবির নিকটও তিনি জয়ীফ। দ্বিতীয় রাবি ঈসা ইবনে ইউসুফ, ঈসা ইবনে ইউসুফ আল বালখি, তার সম্পর্কে ইবনে আদি বলতেছেন যে সে রওয়া আন সাউরি আন সাউরি ওয়াগাইরিহি, ইমাম সাউরি সুফিয়ান সাউরি থেকে হাদিস বর্ণনা করেছেন, অন্যান্য ইমাম থেকে হাদিস কিছু বর্ণনা করেছেন, আহাদিস আলা ইউতাবা আলাইহা, যার মুতাবিয়া পাওয়া যায় না, কিছু এমন কিছু হাদিস বর্ণনা করেছেন যার মুতাবিয়া পাওয়া যায় না। একইভাবে ইবনে সাআদ তিনি বলেছেন যে মুহাদ্দিসদের নিকট কানা দঈফান ইনদা আহলিল হাদিস, মুহাদ্দিসদের নিকট তিনি যাইফ ছিলেন, ঈসা ইবনে ইউসুফ। তৃতীয় রাবি এই কিতাবে আলোচনা চলছিল আল ফিকহুল আকবার নিয়ে, হাম্মাদ ইবনে আবি হানিফা থেকে বর্ণিত আল ফিকহুল আকবার বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি, তিনি ঈসা ইবনে ইউসুফ থেকে আল ফিকহুল আকবার বর্ণনা করেছেন, ঈসা ইবনে ইউসুফ হাম্মাদ ইবনে আবি হানিফা থেকে, তিনি ইমাম আবু হানিফা থেকে আল ফিকহুল আকবার বর্ণনা করেছেন। মুহাদ্দিস গণ এই তিন রাবি সম্পর্কে বিভিন্ন উক্তি করেছেন। প্রথম রাবি মুহাম্মদ ইবনে মুকাতিল আর রাজি সম্পর্কে ইমাম বুখারী বলেছেন লিআন আখরা মিনাস সামাই ইলাল আরদি আহাব্বু ইলাইয়া মিন আন আরওয়িয়া আন মুহাম্মদ ইবনে মুকাতিল, যে আসমান থেকে জমিনে পড়ে যাওয়া আমার নিকট অধিক প্রিয়, অধিক পছন্দনীয় মুহাম্মদ ইবনে মুকাতিল থেকে বর্ণনা করার চেয়ে। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর নিকট তিনি একজন যাইফ, ইমাম যাহাবিও তাকে যাইফ বলেছেন। দ্বিতীয় রাবি ঈসা ইবনে ইউসুফ আল বালখি, ইবনে সাআদ তাকে যাইফ বলেছেন, ইবনে আদি বলেছেন যে তিনি রওয়া আন সাউরি ওয়াগাইরিহি আহাদিস লা ইউতাবা আলাইহা, সুফিয়ান সাউরি এবং অন্যান্য মুহাদ্দিস থেকে ঈসা ইবনে ইউসুফ হাদিস বর্ণনা করেছে এমন হাদিস যার মুতাবিক পাওয়া যায় না। তৃতীয় রাবি হাম্মাদ ইবনে আবি হানিফা, তার সম্পর্কে ইবনে আদি বলেছেন লা আ'লামু লাহু রিওয়ায়াতান মুস্তাওয়িয়াতান, তার আমি কোনো সঠিক কোনো বর্ণনা আমি পাইনি। ইমাম যাহাবি এজন্য বলেছেন যে দাআফাহু ইবনু আদি ওয়া গায়রুহু মিন ক্বিবালি হিফজি, যে ইবনে আদি এবং অন্যান্যরা হাম্মাদ ইবনে আবি হানিফাকে তার হিফজের কারণে দাঈফ বলেছেন। সুতরাং আল ফিকহুল আকবারের যে সনদ, এই সনদে মোট তিনজন দাঈফ রাবি রয়েছে। দ্বিতীয় কিতাব আল ফিকহুল আবসাত, আল ফিকহুল আবসাত এটি আবু মুতিয় আল বালখির রওয়ায়েত, এই রওয়ায়েতের মধ্যেও অনেক দাঈফ রাবি রয়েছে। কিতাবটি বর্ণনা করেছে হুসাইন ইবনে আলী আল কাশগুরি, তিনি হুসাইন ইবনে আলী আল কাশগুরি বর্ণনা করেছেন আবু মালিক নাসরান ইবনে নাসর আল খাতানি থেকে, তিনি কিতাবটি বর্ণনা করেছেন আবুল হাসান আলী ইবনু আহমদ আল ফারিস থেকে, তিনি নুসাইর ইবনে ইয়াহিয়া থেকে, তিনি বর্ণনা করেছেন আবু মুতি আল বালখি থেকে। এই বর্ণনার মধ্যে হুসাইন ইবনে আলী আল কাশগুরি মুত্তাহামুন বিল কিদ, অর্থাৎ মিথ্যা বলার অভিযোগ অভিযুক্ত, ইমাম যাহাবি তাকে বলেছেন যে সে মুত্তাহামুন বিল কিদ। দ্বিতীয় তার সম্পর্কে ইবনু সামআনি বলেছেন যে আকসারু রিওয়ায়াতিহি ওয়া আহাদিসিহি মানাকির, হুসাইন ইবনে আলী আল কাশগুরির অধিকাংশ রিওয়ায়াত এবং হাদিস মুনকার। মাঝে যে রাবি রয়েছেন তাদের কেউ কেউ মাজহুর, সর্বশেষ রাবি আবু মুতির আল বালখি। আবু মুতির আল বালখি সম্পর্কে মুহাদ্দিসদের বক্তব্য হল ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন লা ইয়ানবাগি আন ইউরওয়া আনহু শাইউন, তার থেকে কোনো কিছু বর্ণনা করা উচিত নয়। ইবনে মাঈন বলেন লাইসা বিশাইইন, সে কিছুই নয় হাদিসের ক্ষেত্রে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন তারাকু হাদিসাহু, মুহাদ্দিসগণ তার হাদিস তরক করেছে, ওয়া কানা জাহমিয়ান, সে জাহমিয়া ছিল। আবু মুতি আল বালখি সম্পর্কে ইবনুল জাউজি একটি হাদিস জাল করার অভিযোগ করেছেন। সুতরাং দেখা যাচ্ছে আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত এবং অন্যান্য দুই কিতাব আল আলিম ওয়াল মুতাআল্লিম এবং আল মুসাইয়্যা, এটি দুর্বল রাবিদের দ্বারা বর্ণিত চারটি কিতাব। এ কারণে আব্দুল আজিজ বিন আহমদ আল হুমাইদি এই কিতাবের ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন। তবে হানাফি মাযহাবের উলামায়ে কিরাম শুরু থেকেই এই কিতাবগুলো গ্রহণ করেছেন এবং এই কিতাবের বিষয়বস্তু আকীদা রয়েছে সেগুলো তারা বর্ণনা করেন এবং এই আকীদার বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, যেমন মোল্লা আলী কারী রহমাহুল্লাহ শরহ ফিকিল আকবর লিখেছেন, আবু মনসুর মাতুরিদি রহমাহুল্লাহ ফিকুল আকবর একটা ব্যাখ্যা লিখেছেন, আবুল্লাই সামারকান্দি তিনিও একটি ব্যাখ্যা লিখেছেন। সুতরাং আল ফিকুল আকবর এবং আল ফিকুল আবসাদ, আল আলিমুল মুতাআল্লিম, আল ওয়াসিয়্যা সন্দেহপূর্ণ চারটি কিতাব। তবে এই কিতাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিরোধী আকীদা আছে এই তথ্যটা ভুল। আব্দুল আজিজ বিন আহমদ আল হুমাইদি যে অভিযোগটা করেছেন যে এই কিতাবে আটটা বিষয় এমন রয়েছে যে আটটা বিষয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিরোধী, আমরা বলবো এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিরোধী নয়, বরং মুশাব্বিহা এবং মুজাসসিমাদের আকীদার বিপক্ষে যাওয়ায় আব্দুল আজিজ বিন আহমদ আল হুমাইদি এই কিতাবগুলো অস্বীকার করেছেন। এই বিষয়বস্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার অনুরূপ, এগুলোই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। কিন্তু তিনি যে আটটি অভিযোগ করেছেন আল ফিকুল আকবরের ব্যাপারে, সেই আটটি অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না, বরং এই আটটি অভিযোগের সপক্ষে যারা তারা হলো মুশাব্বিহা বাতিল ফিরকা, মুজাসসিমা বাতিল ফিরকা। এরপরে আরেকটি মজার বিষয়, সৌদি আরবের আরেক শেখ হলেন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খামিস, তিনি একটি কিতাব লিখেছেন ইতিকাদ ওয়া ইম্মাতুল আরবাআ, চার ইমামের আকীদা বিশ্বাস। এই চার ইমামের আকীদা বিশ্বাস এই কিতাবটি ওয়াজারাতুস শুউনিল ইসলামিয়্যা ওয়াল ইরশাদ ওয়া দাওয়া লিল মামলাকাতিল আরাবিয়্যা সৌদিয়্যা, সৌদি আরবের ইরশাদ দাওয়া এবং ইসলামী বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয় থেকে ছাপা হয়েছে কিতাবটি, এবং এর বিভিন্ন এডিশন রয়েছে। কিতাবের নাম্বার, প্রকাশনা নাম্বার হলো 587 587। এই কিতাবে চার ইমামের আকীদা বর্ণনা করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই কিতাবে চার ইমামের আকীদার পাশাপাশি তাদের নামে এমন কিছু মিথ্যা এবং ভিত্তিহীন আকীদা বর্ণনা করা হয়েছে যার কোনো সম্পর্ক চার ইমামের সাথে নেই। সম্পূর্ণভাবে চার ইমাম এই সমস্ত আকীদা থেকে মুক্ত, তিনি কিছু মিথ্যা জাল বর্ণনায় কিতাবে ঢুকিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি যে আকীদাগুলো লিখেছেন এই আকীদাগুলো ভিত্তি করেছেন আল ফিকুল আকবর এবং আল ফিকুল আবসাদ থেকে। কিন্তু আল ফিকুল আকবর এবং আল ফিকুল আবসাদে যে আকীদা রয়েছে সেই আকীদা তিনি স্পষ্টভাবে উল্লেখ করেননি, অনেক জায়গায় এলমি খেয়ানতের আশ্রয় নিয়েছেন। এই কিতাবের 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর আকীদা ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছেন যে লা ইউসাফুল্লাহু তাআলা বিসিফাতিল মাখলুকিন, আল্লাহ তাআলাকে মাখলুকের কোন অসফ গুণ সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য। এই আলোচনার শেষের দিকে একটি বক্তব্য রয়েছে ইমাম আবু হানিফার, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাইসাত কাআইদি খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তাদের হাতের উপর, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তার সৃষ্টির হাতের মতো নয়। এর পরের বাক্য তিনি লিখেছেন ওয়াজহু লাইসা কাওজুহি খালকিহি, তার চেহারা তার সৃষ্টির চেহারার মতো নয়। এখানে তিনি বেশ খানিক বাক্য উজ্জ্বল রেখেছেন, উল্লেখ করেন নাই। এটি হলো একটি এলমি খিয়ানত যে ইমাম আবু হানিফার আল ফিকুল আবসাদের 56 পৃষ্ঠা থেকে তিনি উদ্ধৃতি দিয়েছেন মাঝখানে ইবারত আনেননি, যে ইবারতটা তার আকিদা বিরোধী ছিল। এখানে ইমাম আবু হানিফার সম্পূর্ণ বক্তব্য হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাইসাত কাআইদি খালকিহি ওয়ালাইসাত বিজারিহাতিন ওয়া হুয়া খালিকুল আইদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তাদের হাতের উপর, এটি তার সৃষ্টির হাতের মতো নয়, ওয়ালাইসাত বিজারিহাতিন, এটা কোনো অঙ্গও নয়, এটা কোনো অঙ্গ নয়, এই কথাটা তিনি সম্পূর্ণভাবে উল্লেখ করেননি। এই কথাটা ইমাম আবু হানিফার এই বক্তব্য তিনি এই কিতাবে দুই জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গাতেও ওয়ালাইসাত বিজারিহাতিন, আল্লাহর হাত আল্লাহর অঙ্গ নয়, এই কথাটা তিনি উল্লেখ করেননি। এটি মারাত্মক ধরনের একটি ইলমি খিয়ানত, আর এই কথা বলার দ্বারা সম্পূর্ণভাবে একটি বাতিল আকীদা মানুষের সামনে প্রচার করা হয়। ইমাম আবু হানিফা সহ সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উলামায়ে কিরাম বলেন কেউ যদি ধারণা করে, এই বিশ্বাস করে যে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা কুফরি হবে। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন মান ওয়াসাফাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা'নান মিন মা'ানিল বাশার ফাকাদ কাফার, মানুষের সদৃশ, মানুষের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো গুণ যদি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় সেটা কুফুরি। আব্দুর রহমান মোহাম্মদ বিন আব্দুর রহমান আল খামিস তিনি একজন ডক্টর, তিনি এই একটি খেয়ানত করে করেছেন ইলমি খিয়ানত, যে ইমাম আবু হানিফার আল ফিকহুল আবসাতের 56 পৃষ্ঠা থেকে একটি উদ্ধৃতি নিয়েছেন ভুল উদ্ধৃতি। দ্বিতীয় আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, তিনি আল ফিকহুল আবসাত থেকে ইবারতকে এনেছেন। ইমাম আবু হানিফার বক্তব্য হলো লা আরিফু রব্বি ফিস সামা মান ক্বালা লা আরিফু রব্বি ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফার। এই বক্তব্যটি সালাফিরা খুবই প্রচার করে এবং তাদের কথায় কথায় আমাদের আশআরি মাতুরিদি এবং দেওবন্দি উলামায়ে কিরামরে বলে যে তোমরা ইমাম আবু হানিফার আকীদা মানো না, তোমরা ইমাম আবু হানিফা থেকে বিচ্ছিন্ন। বলো ফিকহের ক্ষেত্রে তোমরা ইমাম আবু হানিফাকে খুব মানো, কিন্তু আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে মানো না। ইমাম আবু হানিফা বলেছেন যে বললো আল্লাহ আরশে নেই সে কাফের, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা এই কথা বলেন নাই। ইমাম আবু হানিফার উদ্দেশ্য এবং ইমাম আবু হানিফার নামে বানানো একটি মিথ্যা একটি কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে যেই উক্তিটি বর্ণিত আছে আল ফিকুল আকবরে, সেটি হলো ইমাম আবু হানিফা বলেছেন মান ক্বালা লা আরিফু রব্বি ফিস সামা আম ফিল আরদ ফাকাদ কাফার, যে ব্যক্তি বলল যে আল্লাহ আসমানে আছে নাকি জমিনে আছে সেটা আমি জানি না, সে কুফরি করল। এখানে কি কারণে কুফরি করেছে সেটা ইমাম আবু হানিফা বলেননি। আল্লাহ তাআলাকে সে আসমানে মানেনি এজন্য কুফরি করেছে, নাকি জমিনে মানেনি এজন্য কুফরি করেছে, নাকি সর্বত্র মানেনি এজন্য কুফরি করেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে কিচ্ছু বলেননি তার কুফরির কারণটা কি। হানাফি মাযহাবের বিখ্যাত উলামায়ে কিরাম এই কুফরির কারণটা বিশ্লেষণ করেছেন। সুতরাং ইমাম আবু হানিফার নামে এই কথা বলা যে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ তাআলাকে আরশে বিশ্বাস না করলে কুফরি হবে, এটি ইমাম আবু হানিফার নামে একটি মিথ্যা কথা। সালাফিরা এটা সব জায়গায় প্রচার করে, বাস্তবে ইমাম আবু হানিফার সাথে এই কথার কোনো সম্পর্ক নেই। ইমাম আবু হানিফার সঠিক বক্তব্যটি আবুল্লাহ সমরকন্দি ফিকহুল আকবরের ব্যাখ্যায় লিখেছেন। তিনি বলেছেন যে ব্যক্তি বলল আল্লাহ আসমানে আছে নাকি জমিনে আছে এটা আমি জানি না, সে কুফরি করল। এই কুফরির কারণ কি? আবুল্লাহ সমরকন্দি ফিকহুল আকবরের ব্যাখ্যা 25 পৃষ্ঠা। তিনি লিখেছেন লিআন্না হাযাল কওল ইউহিমু আই ইয়াকুনা লাহু মাকানু ফাকানা মুশরিকান। এই কথাটা বুঝায়, তার এই কথাটা বুঝায় যে আল্লাহ তাআলা কোনো স্থানে আছেন, সেটা জমিন হোক আসমান হোক, জমিন আল্লাহর মখলুক আসমানও আল্লাহর মখলুক, আসমানে থাকা মখলুকের মধ্যে থাকা, জমিনে থাকাও মখলুকের মধ্যে থাকা। সুতরাং এর জন্য আল্লাহ তাআলার জন্য স্থান সাব্যস্ত করা হয়, আর এই স্থান সাব্যস্তের কারণে ইমাম আবু হানিফা তাকে কাফের বলেছেন। একইভাবে একই ব্যাখ্যা মুন্না আলী কারি রহিমাহুল্লাহ, আমি চারজন আলেম থেকে ইমাম আবু হানিফার এই বক্তব্যটা উল্লেখ করব। আল্লামা শাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইজ ইবনে আব্দুস সালাম, মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ ইজ ইবনে আব্দুস সালাম রহিমাহুল্লাহর বক্তব্য শরহুল ফিকহিল আকবরে এনেছেন। তিনি বলেছেন আবু মুতি আল বলখি একজন ওয়াদ্দা কাযাব রাবি, মিথ্যুক এবং জাল বর্ণনাকারী রাবি, তার বর্ণিত উক্তির উপর নির্ভর করা যাবে না, বরং ইজ ইবনে আব্দুস সালাম তিনি বলেছেন ওয়ালা শাক্কা আন্না ইবনে আব্দুস সালাম মিন আজাল্লিল উলামা ওয়া আওসাকিহিম, সন্দেহ নেই ইস ইবনে আব্দুস সালাম রহিমাহুল্লাহ একজন শ্রেষ্ঠ আলেমদের একজন এবং বিশ্বস্ত একজন আলেম। তার ফায়দিবুল ইতিমাদু আলা নাকলিহি, তার বর্ণিত উদ্ধৃতির উপর আমাদের নির্ভর করতে হবে। আবু মুতি আল বলখির মতো একজন বিতর্কিত রাবির বর্ণনার উপর নির্ভর করা যাবে না। ইস ইবনে আব্দুস সালাম হাল্লুর রুমুজ কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার এই বক্তব্যের ব্যাখ্যা লিখেছেন, যে ব্যক্তি বলল আল্লাহ আসমানে আছে নাকি জমিনে আছে সে কুফরি করল। এই কথার ব্যাখ্যা তিনি লিখেছেন লিআন্না হাযাল কওল ইউহিমু আন্না লিল হাক্কি মাকানা, তার এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে সে আল্লাহর জন্য কোন স্থান সাব্যস্ত করতেছে। আর ওমান তাওয়াফফামা আন্না লিল হাক্কি মাকানা ফাহুয়া মুশাব্বিহুন, আর যেই ধারণা করলো যে আল্লাহর কোন স্থান রয়েছে সে মুশাব্বিহ, সে আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে সাদৃশ্য দিয়েছে, এজন্য সে কুফরি করেছে, সে শিরিক করেছে। একই ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লামা বিয়াজী রহিমাহুল্লাহ ইশারাতুল মারাম মিন ইবারাতিল ইমাম কিতাবে। তিনি বলেছেন ইমাম আবু হানিফার এই বক্তব্য কুফরি বলার কারণ হল যে আল্লাহ তাআলার জন্য এই কথা বলার দ্বারা আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করা হয়, আর আল্লাহর জন্য স্থান সাব্যস্ত করা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী কুফরি আকীদা, কুফরি কথা। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বাইরে ইমাম আবু হানিফার নামে যে কথাটা প্রচার করা হয় যে আল্লাহ তাআলাকে আসমানে না মনে করার কারণে আরশে অবস্থানরত এই আকিদা বিশ্বাস না করার কারণে ইমাম আবু হানিফা কুফরি বলেছেন, কাফের হওয়ার কথা বলেছেন, সম্পূর্ণ বানোয়াট কথা। এই কথাটি প্রচার করেছে আবু আবদুল্লাহ ইসমাইল আল হারাবি নামে একজন বিখ্যাত মুজাসসিম, সে জামুল কালাম নামে এক কিতাবের লেখক। সে লিখেছে যে আশারি আকিদা সম্পর্কে তার এতটা বিদ্বেষ ছিল, এতটা ঘৃণা করতো আশারিদেরকে, সে বলেছে লা ইয়াহিল্লু যাবাইহুহুম, তাদের জবাই করা পশু জায়েজ নেই, ওলা মুনাকাহাতুহুম, তাদের সাথে বিবাহ করা জায়েজ নেই। কেন? তিনি বলতেছেন তারা মৃত্যুবরণ করলে, তারা মারা গেলে মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা জায়েজ নেই। লিআন্নাহুম লাইসু বিমুসলিমিন ওয়ালা আহলে কিতাব, তারা মুসলমানও না আহলে কিতাবও না। আহলে কিতাব হলে তাদের সাথে বিবাহ করা জায়েজ ছিল, মুসলমান হলে জায়েজ ছিল। তো মুসলমানও না আহলে কিতাবও না, এতটা বিদ্বেষ আশআরি উলামা ইকরামদের প্রতি তার ছিল। সে সর্বপ্রথম এই কথাটা ইমাম আবু হানিফার নামে প্রচার করেছে। পরবর্তীতে কিছু সালাফি এই কথাটা নিয়ে ইমাম আবু হানিফার নামে সবসময় প্রচার করে যে যে ব্যক্তি বলল আল্লাহ আসমানে নেই বা জমিনে নেই, সে কুফরি করলো। ইমাম আবু হানিফার নামে ভিত্তিহীন একটি বক্তব্য প্রচার করা হয়। এই বক্তব্যটিও মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল খামিস, তিনি ইতিকাদু আইমাতিল আরবা কিতাবে এনেছেন। আরেকটি ভিত্তিহীন এবং বানোয়াট বক্তব্য যেটি মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল খামিস তার কিতাবে এনেছেন ইমাম আবু হানিফার নামে, এই রেওয়ায়তটি আরো মারাত্মক এবং বিভ্রান্তিকর একটি রেওয়ায়ত। কিতাব রেওয়ায়তটি এনেছেন আল আসমা ও সিফাত কিতাবে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ কিতাবে 329 পৃষ্ঠায় রেওয়ায়তটি এনেছেন। রেওয়ায়তের মূল ঘটনাটা আমি বলছি, এক মহিলা, সে জাহমিয়া ছিল, সে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে এসে জিজ্ঞাসা করলো আইনা ইলাহুকা আল্লাযী তা'বুদু, তুমি যে ইলাহকে ইবাদত করো, যে ইলাহের ইবাদত করো, সে তিনি কোথায়? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এক সপ্তাহ পরে উত্তর দিলেন যে আল্লাহু ফিস সামা দুনা আল-আরদ, আল্লাহ তাআলা আসমানে আছেন জমিনে নয়। এক ব্যক্তি প্রশ্ন করল যে আরাইতা কাউলাল্লাহি তাআলা ওয়া হুয়া মাআকুম, সূরা হাদিদে 4 নম্বর আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, এই আয়াতের এই আয়াতকে আপনি দেখেননি? ইমাম আবু হানিফাকে এক ব্যক্তি বলল। তখন ইমাম আবু হানিফা বললেন যে এটা হলো ওইরকম যেমন তাকতুবুলির রজুল ইন্নি মাআকুম আনতা গায়বুন আনহু, তুমি অনেক সময় চিঠিতে লিখে থাকো যে আমি তোমার সাথে আছি, তুমি তার থেকে দূরে আছো, তো আল্লাহ তাআলা এরকম বলেছেন। এই রওয়ায়তটি একটি মিথ্যা বানোয়াট রওয়ায়ত। আল্লামা জাহেদ আল কাউসারি রহিমাহুল্লাহ আল আসমা ও সিফাতের তাহকিক করেছেন, তিনি এই রওয়ায়তের নিচে লিখেছেন ওয়াল আসারু ওয়াল হিকায়াতু বি আসারিহা বাতিলাতুন, সম্পূর্ণ ঘটনাটি একটি মিথ্যা ঘটনা, বাতিল ঘটনা, বানোয়াট ঘটনা। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ বর্ণনাটি যখন আনেন তিনিও সন্দেহ পোষণ করেছেন, ইন সাহাল হিকায়াতু ইন সাহাতিল হিকায়াতু, তিনি বলেছেন ঘটনাটা যদি সত্য হয়, বাস্তবেও ঘটনাটি মিথ্যা, কারণ এই বর্ণনার মধ্যে তিনজন অভিযুক্ত রাবি রয়েছে। ইমাম বাইহাকি যে সনদটি বর্ণনা করেছেন তিনি বলেন আখবারানা আবু বকর ইবনুল হারিসিন আল ফকীহ, আখবারানা আবু মুহাম্মদ ইবনে হিব্বান, আখবারানা আহমদ ইবনু জাফর ইবনু নসর, আখবার হাদাসানা ইয়াহইয়া ইবনু ইয়ালা ক্বাল সামিআতু মুআইব ইবনে হাম্মাদ ইয়াকুল সামিআতু নূহ ইবনে আবি মারইয়াম ইয়াকুল। এই হলো এই ঘটনার সনদ। এই সনদে তিনজন অভিযুক্ত, প্রথম হলো আবু মুহাম্মদ ইবনে হিব্বান, তিনি আবু শেখ নামে পরিচিত, তিনি কিতাবুল আজমা কিতাবুস সুন্নাহ লেখক, তিনি একজন দুর্বল। দ্বিতীয় ব্যক্তি হলো নূহ ইবনে নুআইম ইবনে হাম্মাদ, বিখ্যাত মুজাসসিমা ছিলেন, তার বর্ণিত রেওয়ায়েত কখনোই গ্রহণযোগ্য নয়। তৃতীয় ব্যক্তি হলো নূহ ইবনে আবি মারইয়াম, সেও একজন মুজাসসিমা ছিল, বাতিল আকীদার ছিল। সে এই নূহ ইবনে আবি মারইয়াম মূলত ছিল মুকাতিল ইবনে সুলাইমান, যে মুজাসসিমাদের গুরু, প্রধান মুজাসসিমা, তার রবি পালক পুত্র। তো নুআইম ইবনে হাম্মাদ এবং নূহ ইবনে আবি মারইয়াম এই দুইজন মুজাসসিমার বর্ণিত একটি বাতিল, দুর্বল, ভিত্তিহীন রেওয়ায়েত দিয়ে ইমাম আবু হানিফা থেকে এই মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল খামিস বর্ণনা করেছে যে ইমাম আবু হানিফা বলেছেন আল্লাহু ফিস সামা আল্লাহ আসমানে আছেন। এটি ইমাম আবু হানিফা থেকে বর্ণিত একটি ভিত্তিহীন মিথ্যা রওয়ায়ত। তাহলে ইমাম আবু হানিফার আকীদা কি ছিল? আল ফিকহুল আবসাতের মধ্যে ইমাম আবু হানিফার এই আকীদার ব্যাপারে সমাধান রয়েছে। এই ডক্টর যখন কিতাবটি লিখেছেন তিনি আল্লামা জাহেদ আল কাউসারির বক্তব্যও দেখেছেন, এই রাবিরা দুর্বল এটাও জানেন, এবং আল ফিকহুল আবসাতে ইমাম আল্লামা জাহেদ আল কাউসারি রাহিমাহুল্লাহ বিখ্যাত যে তাহকিক করেছেন, এই তাহকিকের মধ্যে তিনি লিখেছেন যে এই সমস্ত বর্ণনা এগুলো বাতিল, এরপরেও তিনি বর্ণনাগুলো এনেছেন, তিনি জানেন তারা দুর্বল, তারা বাতিল আকীদা, কিন্তু এগুলো তারা এনেছেন এবং প্রচার করতেছেন। কেন প্রচার করছেন? সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য, কোনো সন্দেহ নেই। তারা যে এই বর্ণনাগুলো দুর্বল বা এই বর্ণনাগুলো ভিত্তিহীন তারা জানে না বিষয়টা এমন নয়, তারা জেনেই এগুলো করতেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, আল ফিকহুল আবসাতেই রয়েছে, ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হয়েছে, আরাইতা লাউ কিলা ইনাল্লাহ, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আপনি কি উত্তর দিবেন? ইমাম ফাকাল, ইমাম আবু হানিফা উত্তর দিলেন, ইকালু লাহু, তাকে বলা হবে, কান আল্লাহ, আল্লাহ তাআলা, ওয়ালা মাকানা ক্বাবলা আন ইখলুকাল খালকা, সৃষ্টির পূর্বে মহাবিশ্ব সমগ্র সৃষ্টির পূর্বে সবকিছু অস্তিত্বে আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান থেকে পবিত্র অবস্থায় ছিলেন। ওয়া কানা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন আইনা ওয়ালা খালকা ওয়ালা শাইআ, আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন আইনা শব্দের উৎপত্তি হয়নি, কোন স্থানের উৎপত্তি হয়নি, কোন সৃষ্টির উৎপত্তি হয়নি, কোন বস্তুর উৎপত্তি হয়নি, ওহুয়া খালিকু কুল্লি শাই, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টির পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ছিলেন, সৃষ্টির করার পরেও তিনি এরকমই আছেন, এবং তার কোন সিফাত এবং গুণাবলীর মধ্যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহর জাতের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এটা ইমাম আবু হানিফার স্পষ্ট বক্তব্য। এ ধরনের স্পষ্ট বক্তব্য তারা কখনোই উল্লেখ করে না, এবং এ ধরনের স্পষ্ট বক্তব্য তারা তাদের কিতাবে আনেও না। যেগুলো ভিত্তিহীন বানোয়ার সেই রওয়ায়াতগুলো তারা তাদের কিতাবে উল্লেখ করেছে। একইভাবে আল ওয়াসিয়্যা কিতাবের মধ্যে ইমাম আবু হানিফার বক্তব্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ফা ইন কানা মুহতাজান ফি মাকানিন, ফা ইন কানা ফি মাকানিন মুহতাজান ইলা আল ক্বারার ওয়াল জুলুস, ফাকাবলা খালকিল আরশি আইনা কানা আল্লাহ। আল্লামা বিয়াজি ইশারাতুল মারামের মধ্যে ইবারত এনেছেন, এবং আল্লামা জাহেদ আল কৌসারির ইবারতের মধ্যেও, তাহকিকের মধ্যেও ইবারত রয়েছে আল ওয়াসিয়্যার মধ্যে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যদি কোনো স্থানে বসার মুখাপেক্ষী হতেন, কোন স্থানে অবস্থানের মুখাপেক্ষী হইতেন, ফাকাবলা খালকিল আরশ, আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই স্পষ্ট বক্তব্য ইমাম আবু হানিফার। তিনি বলতেছেন, তাআলাল্লাহ উলুবান কাবীরা, স্থান থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র। সুতরাং ইমাম আবু হানিফার স্পষ্ট বক্তব্য বাদ দিয়ে তার থেকে ভিত্তিহীন সন্দেহপূর্ণ বক্তব্যগুলো এনে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে, চার ইমামের আকিদার নামে যে কিতাবটি প্রচার করা হচ্ছে, তো বহুত বাতিল আকিদা রয়েছে। পরবর্তীতে ইমাম মালিক এবং ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের আকিদা আলোচনার সময় আপনারা দেখবেন এই কিতাবের মধ্যে অসংখ্য ভুল এবং ভিত্তিহীন রেওয়ায়ত রয়েছে। আরেকটি বিষয়, ইমাম শাফি রাহিমাহুল্লাহ একই কথা বলেছেন, ইমাম আবু হানিফা যেটা বলেছেন, ইতহাফুস সাদাতিল মুত্তাকিনের মধ্যে আল্লামা মুর্তুজা জাবিদি রাহিমাহুল্লাহ ইমাম শাফির বক্তব্য এনেছেন। তিনি বলেছেন, কানাল্লাহু তাআলা ওয়ালা মাকানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তখন কোনো স্থান ছিল না, ফখলাকাল খালকা ওয়া ফখলাকাল মাকানা وهو على صفة الأزلية كما كان قبل خلقه المكان الله سبحانه وتعالى استن سيشتي করেছেন ওই অবস্থায় যখন তিনি স্থান থেকে সম্পূর্ণ পবিত্র, আজালি আবাদি, পূর্ব থেকে অনানি অনন্তকাল থেকে স্থান সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা স্থান সৃষ্টির পরেও তিনি এভাবেই আছেন। لا يجوز التغيير في ذاتي ولا التبديل في صفاتي, আল্লাহ তাআলা সত্তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের মধ্যেও কোনো পরিবর্তন হবে না, এটা জায়েজ নেই। সুতরাং স্পষ্ট বক্তব্য থাকার পরেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বাতিল আকীদা বর্ণনা করে হানাফিদের উপর অভিযোগ করা হয় যে হানাফিরা ইমাম আবু হানিফাকে মানে না, হানাফিরা ইমাম আবু হানিফার অনুসরণ করে না, এটা একটি ভিত্তিহীন বাতিল কথা। আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে, ইমাম মুহাম্মদ আবু ইউসুফ, ইমাম তহাবিকে সম্পূর্ণভাবে অনুসরণ করা হয়। ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ নতুন কোন আকীদার জন্ম দেননি, তিনি ইমাম আবু হানিফার বক্তব্যগুলোকে বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন। আমরা ইমাম আবু মনসুর মাতুরিদিকে আমাদের আকীদার ইমাম মনে করি এই জন্য যে তিনি ইমাম আবু হানিফার বক্তব্যের বিশ্লেষণ করেছেন, সেগুলোর ব্যাখ্যা করেছেন। এবং আমাদের মূল আকীদার ইমামও ইমাম আবু হানিফা, আকীদাতু তাহাবীর বক্তব্য থেকে। এবং ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবর ফিকহুল আবসাত এবং অন্যান্য কিতাবের বক্তব্য থেকে আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইমাম আবু হানিফার আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু হানিফার নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে যে সমস্ত আকীদা প্রচার করা হয় এগুলো হয়তো ভিত্তিহীন, নতুবা তার নামে অন্য কেউ প্রচার করেছে, এগুলো ইমাম আবু হানিফা থেকে সঠিক রেওয়ায়েতে বর্ণিত নয়। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাদের ব্যাপারে পানা চাই যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য ইমামদের নামে বিভিন্ন ধরনের আকীদা প্রচার করে, অথচ তারা জানে আকীদাগুলো বিশুদ্ধ নয়, তারা জানে বর্ণনাগুলো দুর্বল, তারা জানে বর্ণনাগুলো ভিত্তিহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে মুক্ত থেকে বিশুদ্ধ আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা অনুসরণ করে আশআরি এবং মাতুরিদি আকীদা অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন।